চন্দন দেখল নিশ্চিত মৃত্যুর দূত হয়ে মাথা ভাঙা এক পা করে তার দিকেই হাঁটতে শুরু করেছে। চন্দনের অন্তঃসত্ত্বা তার ভেতর থেকে চিৎকার করে উঠল, তাকে পালাতে হবে এক্ষুনি, তাকে এখান থেকে পালাতে হবে। ডিকির ঢাকনা খোলা রেখেই তাড়াতাড়ি দরজা খুলে গাড়িতে উঠল সে। নিজের কাঁপতে থাকা হাতটা জোর করে বসে আনার চেষ্টা করতে করতে গাড়ির চাবি ঘুরিয়েই স্তব্ধ হয়ে গেল চন্দন। গাড়ির ইঞ্জিনের কোনো সাড়া নেই। দুবার, তিনবার, চারবার চাবি ঘুরিয়েই চলল চন্দন উন্মাদের মতো, কিন্তু কোথায় কি, কোনো সম্ভাবনাই নেই গাড়ি চালু হওয়ার। যেন চিরকালের জন্য মরে গেছে গাড়িটা। আজ সেও নীরব দর্শক হয়ে থাকতে চায় এই মহিষ শিকারের। কে যেন চন্দনকে বলেছিল, গাড়ি স্টার্ট নিতে 5 মিনিট দেরি হলে কেউ মরে যায় না। আকাশ আলো করে দ্বিতীয়বার চমকালো বিদ্যুৎ, আর চন্দন মাথা তুলে সামনে তাকিয়ে দেখল মাথা ভাঙা হাঁটা ছেড়ে দৌড়াতে শুরু করেছে। আর মাত্র 20 গজ, তারপরে গাড়ি তার নাগালে। পটপট আওয়াজ করে বৃষ্টি নামলো আকাশ ভেঙে, পালানোর সময় নেই। গাড়িতে থাকলে মাথা ভাঙা গাড়ির কাঁচ ভেঙে তাকে বের করে আনবে। এই চরম মুহূর্তে চন্দন বুঝল বাঁচার জায়গা একটাই, আর সেটা এই গাড়িরই বিকির ভেতরে। উত্তরটা মাথায় আসার সাথে সাথে দরজা খুলে নামলো চন্দন, আর ভেজা মাটিতে পা মুচকে পড়লো সঙ্গে সঙ্গে। একটা ভগবানের মতো আর্তনাদ উঠে এলো চন্দনের গলা দিয়ে। নমস্কার, আমি সৌম্যদীপ, গল্পাসুরে আপনাদের স্বাগতম। গল্প শুরুর আগে একটাই অনুরোধ, আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আগের গল্পে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম আপনাদের জন্য, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তারা হলেন বিশ্বেশ্বর মণ্ডল, শুভদীপ হাজরা, রীতা মুখার্জি প্রভৃতি। আ বিগ শাউট আউট টু দেম। আজকের এই রহস্য গল্পটি মন দিয়ে শুনুন। গল্পের শেষে আছে একটি বিশেষ প্রশ্ন, আর ইন্ট্রো শুনতে ভালো না লাগলে স্কিপ করে যান কয়েক মিনিটে। মদ জুয়া মহিলা, কোনো বদ অভ্যাসই ধরতে বাকি রাখেনি সতীনাথ বাবুর অপদার্থ ছেলে চন্দন। এখন তার চাহিদা একটাই, টাকা, অনেক অনেক টাকা। ওদিকে কলকাতার রাতে জাঁকিয়ে বসেছে এক নতুন আতঙ্ক, সিরিয়াল কিলার মাথা ভাঙার আতঙ্ক। কলকাতার রাস্তায় রাস্তায় পড়ে থাকছে তার একের পর এক শিকারের ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ। বদমেজাজি বাবার কাছ থেকে কি চন্দন আদায় করতে পারবে টাকা? কিভাবে জড়িয়ে যাবে চন্দনের জীবন ও সিরিয়াল কিলিং? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ গল্প, লেখক তিতাস দাসের লেখা অপদার্থ। আজকের গল্প পাঠে এনামুল খান, মূল চরিত্রে অব্যক্ত অডিও স্টোরিজ থেকে রমাকান্ত, ইন্দ্রনীল লাহিড়ী, বুবাই, সৌভিক, উজান এবং নীলাঞ্জনা রুদ্র। পর্ব পরিচালনায় শিউলি, সম্পাদনায় রাকিব, প্রচ্ছদ অঙ্কনে রনি, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ, এবং গল্পের সূত্রধার আমি ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স থেকে সৌম্যদীপ। শুরু হচ্ছে লেখক তিতাস দাসের লেখা অপদার্থ। অপর্ণাদের পিছনের উঠোনের দরজাটা দিয়ে বেরিয়ে চন্দন বেঁটে পাঁচিলটা টপকাল, তারপর একটু ঝুঁকে এগিয়ে পুরনো পেয়ারা গাছটার পর সোজা হয়ে হাঁটতে শুরু করলো সে। আর 10 মিনিট এগোলে ওর বাড়ি, তাই অপর্ণার বাড়ি থেকে ফেরার জন্য এটাই এখন চন্দনের রেগুলার রাস্তা। বড় রাস্তায় ওঠা যাবে না, যদি মাথা ভাঙা সামনে পড়ে যায়। আজ সকালেই তো শুনেছে লেক টাউনে নাকি আরও একটা বডি পাওয়া গেছে। আজকেরটা নিয়ে বোধহয় তিনটে হলো। রাত বিরেতে লোকের মাথা ফাটিয়ে এমন করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে যেন মানুষ নয় ভূত। কোথা থেকে যে আসছে আর কোথায় যে উবে যাচ্ছে পুলিশের বাবাও খুঁজে পাচ্ছে না। দুম করে মেরে দিলেই হলো, বাড়ি আর কোনো কালে ফিরতে হবে না ভেবেই একবার শিউরে উঠল চন্দন। এদিক ওদিক একবার দেখে নিয়ে তাড়াতাড়ি পা চালাল। যেতে যেতে একটু আগে অপর্ণার বলা কথাগুলো ছিটকে উঠল তার মনে। হারের কথাটা মনে আছে তো? আজকাল সব সময় এক প্রশ্ন মেয়েটা, কেন যে মরতে হারের কথাটা বলতে গেছিল চন্দন, এখন আবার ভজাতে হবে। খাটের ধারে বসে পড়ল চন্দন, বলল, আরে আছে রে বাবা আছে, উফ, আর কটা দিন অপেক্ষা তো করো, সত্যি তুমিও না। তোমার কটা দিনের তো আসিস দেখছি না। আরে আগে বুড়োটা তো মরুক, তারপর তো সব হবে, একবার বাড়িটা নিজের নামে পাই তারপর দেখোই না, তোমাকে শুধু হার কেন, যা চাইবে তখন তাই বানিয়ে দেব, কিন্তু এখন দয়া করে চুপ করো। এসব কথাবার্তা এখন রুটিনের মতো চলে, কিন্তু অত সহজে আজ আমল দিল না অপর্ণা। ঠিক তো, কি জানি তখন হয়তো দেখব নতুন পাখি ধরতে পালিয়ে গেছো। বিরক্ত হয়ে উঠল চন্দন। বাজে কথা রাখো তো, চিন্তা কি শুধু আমার একার নাকি? তোমার ঘরের বুড়িটা তো মরবো মরবো করছে, কিন্তু মরছে কই? ছোট নাইট লাইটের আবছা আলোতে ঢাকা ঘরটায় কিছুক্ষণ আর কারোর মুখে কোনো কথা ফুটল না। অপর্ণার দিকে তাকিয়ে চন্দন বুঝতে চাইল কি বলে আজকের মতো পটানো যায়, কিন্তু অপর্ণার খুলে যাওয়া খোঁপার চুলে ঢেকে পড়া গালটা দেখে ঠিক জুৎসয়ে কিছু মাথায় এলো না। আমতা আমতা করে একটু নরম গলায় চন্দন বলল, শোনো, হাতে কিন্তু বেশি সময় নেই, বুড়ো ফেরার আগেই বাড়ি ঢুকতে হবে, না হলে আবার তো চিল্লিয়ে কানের পোকা নাড়িয়ে দেবে। উফ! অপর্ণা কিন্তু একটুও নড়ল না, সোজা হয়ে বসে জানলার দিকেই তাকিয়ে রইল। এর মানেটা চন্দনের খুব জানা। ব্যাথ কি হলোটা কি? খ্যাক করে উঠল চন্দন। সকাল থেকেই খগা টাকার জন্য তিনবার দোকানের সামনে বাইক নিয়ে চক্কর মেরে গেছে, তো আমি কি করব শুনি? ভাবলে হীন গলায় পাল্টা প্রশ্ন আসতে দেরি হলো না। দেখ আজ বরাতটাই খারাপ। উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ঠিক করতে করতে চন্দন বলল, বাড়ি ঢোকার আগে ভাবলাম একটু তোমার কাছে বসবো, কিন্তু আজ যা দেখছি তুমি আবার সতীগিরি শুরু করেছো, যাও তো এখান থেকে। এবার ঘুরে তাকালো অপর্ণা, চন্দনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় কেটে কেটে বলল, এক পয়সা খরচা করার মুরদ নেই, সিগারেট কিনতে হলেও তো বাপের কাছে যাইতে হয়, আবার বড় বড় কথা। কথাটা একটা থাপ্পড়ের মতো এসে পড়ল চন্দনের গালে, ঠিক যেন গরম কানের ভেতর গরম তেল ঢেলে দিল কেউ। আর কপালের পাশটা সঙ্গে সঙ্গেই দপদপ করে উঠল। আজকাল মাথা গরম হলেই চন্দনের কপালের পাশের রগগুলোতে যন্ত্রণা শুরু হয়। এই অপর্ণাকে, থুরি, অপর্ণা বৌদিকে চন্দন প্রথম দেখেছিল 4 বছর আগে। ওদের পাড়ার দুর্গাপুজোর অষ্টমীর দিন সকালে অঞ্জলি দিতে এসেছিল অপর্ণা। এমনিতে পাড়ার মেয়েদের খবর চন্দনের মতো ছেলেদের মুখস্থই থাকে, তাই হঠাৎ নতুন কাউকে আসতে দেখে অনেকগুলো মাথায় ঘুরে তাকিয়েছিল। ছিপছিপে চেহারা আর মাথার পিছনে বড় খোঁপা, গায়ের রং যদিও তেমন পরিষ্কার না। আপাত দৃষ্টিতে চিরাচরিত সুন্দরীদের মধ্যে না পড়লেও কি যেন একটা ছিল অপর্ণার মধ্যে, চটক বা আবেদন যাই হোক না কেন, ওর মধ্যে সেটা ছিল সহজাত, যার ফলস্বরূপ প্রথম দর্শনে অনেক ছোকরা কাত হয়ে গেছিল। প্রথমে কানাঘোষ শুনল মেয়েটা সরকার বাড়ির ছেলে বীরেন্দার বউ। অঞ্জলি শেষ হওয়ার আগেই বাকি খবরও পেয়ে গেল চন্দন। বিয়ে হয়েছিল সরকার জেঠুর দেশের বাড়ি থেকে, তাই আগে কলকাতায় আসেনি, এতদিন নাকি বীরেন্দার সাথে গুজরাটেই থাকতো, এখন জেঠু মারা যাওয়ায় দুজনেই ফিরেছে। ব্যাস সেই থেকে শুরু। পাড়ায় নতুন দোকান খুললে যেমন দরকার না থাকলেও সেটা লোক টানে, দেখতে দেখতে পাড়ার ছেলেদের কৌতূহল তেমনি বেড়ে উঠল। বীরেন্দা রেলে কাজ করত, তাই বাড়ির বাইরেই থাকতে হতো অনেকটা সময়। এই হুজুগে চন্দনদের আড্ডা দেওয়ার রক পাল্টে গেল, যদিও পাত্তা পেল না কেউই। বৌদি না আসতো বারান্দায় আর না আসতো জানলায়। কিন্তু তার পরের বছর যখন বীরেন্দা বাইক অ্যাক্সিডেন্টে মরল, তখন আর ওদের বাইকে ভাবখানা ছিল এমন যেন অপর্ণা পরের দিনই কাউকে মালা দেবে। এসব বেকার স্বপ্নে কিন্তু লাভ কিছুই হলো না। মধ্যবিত্ত ঘরের বাঙালি ছেলেদের অগাধ কৌতূহল থাকলেও কাজের কাজ করার মতো সাহস থাকে না, তাই ব্যাপার ওই আড় চোখে তাকানো আর নিজেদের মধ্যে ঠাট্টাই আর কি অবধি আটকে রইল। অপর্ণাকে নিয়ে সুখ স্বপ্ন বোধ হয় অনেকেই দেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত বেড়ালের গলায় ঘণ্টা বেঁধেছিল চন্দন নিজেই। সেই অপর্ণার সাথে আজকের অপর্ণার অনেকটা তফাৎ। আজকাল অপর্ণার সাহস বড্ড বেশি হয়েছে, অন্য কেউ হলে চন্দন হয়তো জোর করে, না অপর্ণা আলাদা, বিধবা হলেও বোকা বা অসহায় কোনোটাই নয়। এই দুই বছরে সেটা বহুবার টের পেয়েছে চন্দন। অপর্ণা যে তার কাছে ধরা দিয়েছে সেটা চন্দনের বাহাদুরি নাকি ওর অনুগ্রহ সেটা চন্দন আজও বোঝে না। তাই চোঁয়া ঢেকুরের মতো গলা জ্বালানো অপমানটা খুব কষ্টে হজম করল সে। কান মাথা আরও ঝিঁঝি করে উঠল। মাথা নুইয়ে পায়ের নখের দিকে তাকিয়ে থেকে কি বলবে ভেবেই পেল না। এবার ওর দিকে পিঠ করে বসল অপর্ণা। কাল এসো, আজ আমার মাথা ধরেছে। চন্দন জানে আজকের মতো সব আশায় জল। ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্লাউজের ওপরে অপর্ণার ফর্সা পিঠটার দিকে তাকিয়ে চন্দন মনে মনে খিস্তি করে পেরিয়ে গেল। অপর্ণার কথা জোর করে মাথা থেকে ঝেড়ে ফেলে চন্দন দূরের মেন রাস্তায় গাড়ির আওয়াজ শোনার চেষ্টা করল। না, আজকাল আটটার মধ্যেই রাস্তা খালি হয়ে যাচ্ছে। চারিদিক এমন শুনশান যে মাথা ভাঙার পাল্লায় পড়লে বা চিৎকার করে গলা চিরে গেলেও কেউ দেখতে আসবে না। খিদেই পেটের ভেতরটা চোঁক করে উঠল একবার তার। হাত ঘড়ি দেখল চন্দন, পৌনে 10টা। পৌনে 10টা বেজে গেছে, এই বুড়োর আগেই ঢুকতে হবে। না, যাই এবার। বিড়বিড় করে আরও তাড়াতাড়ি পা চালালো সে। পচা গরমটাও পড়েছে তেমনি, ঘামে ভিজে যাওয়া গায়ের জামাটা আরও বিরক্ত লাগছে চন্দনের। রোজই কাগজে লিখছে রাতের দিকে ঝড় হবে, কিন্তু হচ্ছে আর কই। কপাল থেকে ঘাম ঝেড়ে ফেলে শেষ মাগটা নিল সে। এই গরমে ফাঁকা রাস্তায় একটা কুকুর অবধি নেই, শালা মানুষ খুন করতে কার শখ চায়। বাড়ির সামনে পৌঁছে গেটে তালা দেখে চন্দন স্বস্তির হাঁফ ছাড়ল। বাবা তার আগে এসে পড়লে আর দেখতে হতো না, কোথায় ছিল, কার সাথে ছিল, এক গাদা প্রশ্নের উত্তর দিতে দিতে পেটের পিত্তি পড়ে যেত। পকেট থেকে চাবির গোছা বের করে ঝটপট তালাগুলো পরপর খুলে ফেলে চন্দন উপরে উঠে গেল। দরকার ছিল না, তবুও বুধো কাকা বলে ডাকলো দুবার। বুধো কাকা, ও বুধো কাকা। বুধো কাকা ওদের বাড়ির কাজ করে, এমনিতে 24 ঘন্টার কাজের লোক হলেও এখন বুধো কাকার মেয়ে কটা দিন বাপের বাড়ি এসেছে। কাকা তাই সারাদিন কাজের পর চন্দন আর ওর বাবার খাবারটা ঢাকা দিয়ে রেখে যায় টেবিলের ওপর। এই সময়টা চন্দনের সাথে কদাচিৎ দেখা হয় তার। টেবিলের ওপর ঢাকা দেওয়া বাসনগুলো দেখে খিদেটা আরও বেড়ে গেল। সেগুলো গোগ্রাসে গেলে চন্দন বাথরুমে ঢুকলো স্নান করতে। মিনিট 10 পরে সবেমাত্র চন্দন স্নান করে বেরিয়েছে এমন সময় বেল বাজল নিচে। তার বাবা সতীনাথ রায় দরজায় দাঁড়ানো সহ্য করতে পারেন না, তাই কোনো রকমে গামছাটা জড়িয়ে চন্দন ছুটল সিঁড়ি বেয়ে। দরজা খুলতেই তার অবস্থা দেখে সতীনাথবাবু বললেন, বেশিক্ষণ তাহলে ঢোকা হয়নি? না, মানে আসলে আজ ক্লাবে একটা। থাক, আমার জেনে কাজ নেই। চন্দনকে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালেন সতীনাথবাবু। উপরে উঠে টেবিলের দিকে তাকিয়ে হাত ঘড়িটা খুলে রাখতে রাখতে বললেন, একা একাই খেয়ে নিয়েছ, আমার জন্য একটু অপেক্ষা করা গেল না, অপদার্থ। বাবার আগে বাড়ি ঢুকতে পেরে চন্দন ভেবেছিল আজকের দিনটা অন্তত কথা শুনতে হবে না। শুকনো গলায় ঢোক গিলে বলল, আমি ভাবলাম তোমার বোধহয় আরো দেরি হবে, আর আজকে একটু খিদেটাও বেশি পেয়েছিল, তাই বুড়ো বাপকে ছেড়ে একাই সাঁটিয়ে ফেললে, বেশ বেশ। গায়ের জামাটা ছেড়ে ফেললেন সতীনাথ, কি যেন একটা মনে করার চেষ্টা করলেন চোখ মুচকে, তারপর বললেন, শোনো, কাল সকালে তাড়াতাড়ি উঠে তৈরি থাকবে, ঠিক 9টায় তুমি আর আমি বেরোবো, অ্যাম্বাসেডারে তেল আছে কিনা দেখে নেবে। কাল তো দেখলাম বেশ খানিকটা তেল আছে, তা আমরা যাব কদ্দূর? বর্ধমান, তাই ট্যাঙ্কি ভর্তি করেই বেরোতে হবে, দরকার হলে আগেই বেরিয়ে তেল ভরে আনবে। এতটা রাস্তা, সে তো অনেক ঝক্কি, গাড়ি চালাতে রমেনকে ডেকে নিলে হয় না? চন্দনের দিকে ঘুরে দাঁড়িয়ে ছেলের চোখে চোখ রাখলেন সতীনাথ, বললেন, সে তো বটেই, অত টাকা খরচ করে ড্রাইভিং শিখলে আর গাড়ি চালাতে হলেই তোমার হাতে বাদ ধরে, রমেনকে ডাকলে সেই টাকাটা কি তুমি দেবে? আবার দপদপ করছে চন্দনের কপালের পাশটা, শোয়ার আগে যদি একবার মাথার ব্যথাটা শুরু হয় তাহলে আর দেখতে হবে না, ঘুমের 12টা বেজে যাবে। মাথার রগগুলো আঙুল দিয়ে চেপে ধরে ডোলে নিয়ে আর চোখে দেখল টেবিলে খাবার ঢাকা সরিয়ে খেতে বসেছেন সতীনাথ। নিজের ঘরের দিকে পা বাড়াতেই পিছন থেকে শুনতে পেল বাবার গলা, ফালতু রাত না জেগে শুয়ে পড়ো, সকালে আবার দরজা না ধাক্কালে তো তোমার ঘুম ভাঙে না, যাও। তেল ভরিয়ে ফেরার সময় চন্দনের হঠাৎই তার মায়ের কথা মনে পড়ল। বাবার চিৎকার থেকে চন্দনকে আগলে রাখতেন তার মা সুভাষিনী দেবী। চন্দন ওর বাবা মার একমাত্র সন্তান ছিল না, ওর জন্মানোর 1 বছর পরে ওর 3 বছরের দাদা ছাদ থেকে পড়ে মারা যায়। ভয়ানক আঘাত পেলেও সেই আঘাত সামলে উঠে চন্দনকে একরকম আঁচলে বেঁধে রাখতে শুরু করেছিলেন সুভাষিনী দেবী। তার আশকারার কারণে কোনো দিনই সতীনাথবাবু ওকে ভালো করে শাসন করতে পারেননি। 3 বছর আগে মা মারা যাওয়ার পর থেকে তাই চন্দনের বাবার রোষ ভয়ানক বেড়ে গেছে। সতীনাথবাবুর দিন কাটে প্রেসের লোকগুলোর সাথে, তারা খাটুয়া মানুষ, ঠিক যেমনটা তার পছন্দ। মাথার ঘাম পায়ে ফেলে হোক বা মাথা খাটিয়ে হোক, পরিশ্রমী মানুষদের তিনি ভালোবাসেন। প্রেসের মানুষগুলোকে নিজের পরিবারের মতোই মনে করেন তিনি, তাদের বিপদে আপদে পাশে থাকেন। প্রেসের কর্মচারীরাও কাজ পাগল এই মানুষটাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আর চন্দন, তার এত খাটনি পোষায় না, সে বুঝে পায় না হাতে যখন 1 ধাক্কায় লাখে কোটিতে কামানোর সুযোগ আছে তখন অত খাটনির দরকারটা কি। গাড়িটা গেটের বাইরেই রেখে নিজেদের বাড়িটার দিকে তাকালো চন্দন। সেই কবেকার দোতলা বাড়ি, অযত্নের ছাপ ঢেকে রয়েছে সবটাকে। মা চলে যাওয়ার পর থেকে দিন দিন সেই ছাপ আরও স্পষ্ট হয়ে উঠছে। দোতলার কয়েকটা ঘর বাতিল হয়েছে, একতলার মোটা দেওয়ালে অনেক জায়গায় চিড় দেখা দিতে শুরু করেছে, পাশ থেকে ঝুঁকে পড়া গাছের পাতা ছাদে স্তর হয়ে পড়ে থাকে, তার উপর দুদিকের দেওয়ালে ছোট ছোট অশ্বত্থ চারা মাথা তুলেছে। তাদের প্রেসের ব্যবসা যে আগের চেয়ে মন্দাই চলছে সেই ব্যাপারটা ভালোই বোঝে চন্দন, তবু তার বাবা অপেক্ষা করে বসে আছেন যে ব্যবসায় একটু লাভ বেশি হলেই বাড়িটা তিনি সারাতে শুরু করবেন। মাথায় ঢোকে না সারাতে গেলে যেখানে খরচ প্রায় 3 গুণ সেখানে কী লাভ এই বোঝা বয়ে। তবু বাবা বাড়ি বেচার কথা ভাবতেও নারাজ, তাদের বাড়িটার দিকে অনেক বছর থেকেই একটা প্রমোটারের নজর আছে, বাস রাস্তা থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়, নজর থাকবে নাই বা কেন। পাড়ার তাপসদা গত 1 মাস ধরে চন্দনের পিছনে পড়ে আছে, বাবাকে যদি জপাতে পারে তাহলে বিনা কাগজে তাকে তাপসদা 10 লাখ দেবে বলেছে, কিন্তু বাবার কাছে সেই কথাটা তোলা প্রায় অসম্ভব। একবার তো একটা উঠতি প্রমোটারকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আশেপাশে তরতর করে মাথা তুলতে শুরু করা ফ্ল্যাট বাড়িগুলোকে দেখে ফুঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল চন্দন। বাবার অবর্তমানে সেই সব কিছুর মালিক, কিন্তু এখন এখন সে বাবার চোখে অপদার্থ ছাড়া আর কিছুই না। ওপরে উঠে এসে চন্দন দেখল দেওয়াল ঘড়িতে 9টা, অথচ তার বাবা তখনও 2 নম্বর চায়ের কাপ নিয়ে টেবিলের ওপর খবরের কাগজ ছড়িয়ে বসে আছেন। তুমি এখনো কাগজ দেখছ? অবাক হয়ে প্রশ্ন করল সে। চন্দনের প্রশ্নটা শুনেও বাবা কোনো উত্তর দিলেন না দেখে চন্দন এগিয়ে গেল। বাবার ঠোঁটটা ফাঁক হয়ে ঝুলে আছে, কি পড়ছে এত মন দিয়ে। বাবার কাঁধের উপর দিয়ে সে উঁকি মেরে দেখল, সামনের পাতার পুরো উপর দিক জুড়ে বেরিয়েছে একটা খবর, মাথা ভাঙার তৃতীয় শিকার। গতকাল সকালে লেক টাউনের ভিতরের রাস্তায় আরও একটি মৃতদেহ পাওয়া গেছে। সেখানকার এক কাগজওয়ালা অসীম মণ্ডল 4:05 সময় চুরকি গলির সামনে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশেপাশের কিছু পাইকারি বিক্রেতা ও বাড়ির লোক ছুটে আসেন। মাথার পিছন ও পাশ থেঁতলে গেছে দেখে কারোরই বুঝতে অসুবিধে হয়নি যে এটা গত 1 মাস ধরে আতঙ্ক ছড়িয়ে দেওয়া মাথা ভাঙা খুনিরই আরও এক শিকার। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি এসে পৌঁছলে তারা জমায়েত মানুষের প্রবল আক্রোশের সম্মুখীন হয়। এলাকার প্রচুর মানুষ পুলিশের নির্বুদ্ধিতা ও অক্ষমতার কথা তুলে তাদের গাড়ি ঘেরাও করেন। যদিও স্থানীয় কাউন্সিলর বিমল সোম আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ শেষ পর্যন্ত 8:30 মৃতদেহ মর্গে চালান করতে সক্ষম হয়। বিকেলে পুলিশের তরফ থেকে জানানো হয় যে নিহত ভদ্রলোক লেক টাউনেরই একটি সেলুন কর্মচারী, নাম বিনয় সাহা। প্রায় প্রতিদিনই উনি দোকান বন্ধ করে অনেক রাতে বাড়ি ফিরতেন। দোকানের থেকে কিছু দূরেই তার মৃতদেহ উদ্ধারের ফলে পুলিশ প্রশাসনের গাফিলতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এ ব্যাপারে উল্লেখ্য, এর আগেও বাগুইআটি ও উল্টোডাঙ্গায় যথাক্রমে 3 ও 1 সপ্তাহ আগে 2টি মৃতদেহ খুঁজে পাওয়া যায়। প্রথমজন ছিল দুঃখী নামে পরিচিত এক আধ পাগল ভিকারি এবং দ্বিতীয়জন নাসির আলী নামক এক রিক্সাওয়ালা। প্রত্যেকটি মৃতদেহেরই মাথা ভেঙে প্রায় থেঁতলে দেওয়া হয়েছিল। প্রায় 1 মাস কেটে যাওয়া সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা তো দূরের কথা, কোনো সন্দেহভাজনের তালিকাও তৈরি করতে পারেনি। বারংবার সাধারণ মানুষকে শান্ত থাকার অনুরোধ করলেও রাতের পর রাত পুলিশের নাইট ওয়াচ যে কোনো কাজেই লাগছে না, বিনয় সাহার খুন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যত সব পাগলে এসে জুটেছে। কাগজটা ভাঁজ করে থপ করে টেবিলের ওপর ফেলে দিলেন সতীনাথ। একটা লোক 3-3টে খুন করে ফেলল আর সব পুলিশগুলো ঘাস খেয়ে বেড়াচ্ছে। তোমার মতো অপদার্থগুলোই বোধহয় পুলিশে ঢুকেছে। এতে আবার আমায় টানছো কেন? ছেলের কথার বিরক্তিতে বিন্দুমাত্র পাত্তা দিলেন না সতীনাথ। ঝোলার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে রান্নাঘরের দিকে গলা উঁচিয়ে বললেন, আমরা বেরোচ্ছি বুধো, তালাগুলো লাগিয়ে যেও ঠিক করে। সিঁড়ি দিয়ে নামতে নামতে সতীনাথ ছেলেকে বললেন, শোনো, বেশি রাত অবধি আর আড্ডা মারবে না। তোমার বন্ধুগুলোও তো সব ছাগল। শেষ খুনটা যখন লেক টাউনে হয়েছে তখন আর বেশি সাহস দেখাতে যাবে না। বাড়ি থেকে বেশি দূরে তো নয়। সে তো গেল আমার কথা, কিন্তু রাত করে তুমিও তো বাড়ি ফেরো, তাহলে আজকাল তুমিও আর বেশি দেরি করো না। রাত করে ফিরি কি আর শখ করে? তোমার মতো আড্ডা মেরে তো আর ফিরি না, কাজের কাজ করি বলেই দেরি হয়। সকাল সকাল আর কথা না বাড়িয়ে বাবার সাথে গাড়িতে উঠল চন্দন। কিন্তু গাড়িতে উঠে আর এক মুশকিল, 4-5 বার চাবি ঘোরাতেও গাড়ি স্টার্ট নিল না। চন্দন একবার নেমে গাড়ির বনেট খুলে দেখতে গেল। এটুকুর মধ্যেই তার বাবা বাড়তিনেক তেল ভরার কথা জিজ্ঞেস করে ফেললেন। মে মাসের সকালে রোদটা খুব তাড়াতাড়ি চড়ে, ঘেমে সপসপে হয়ে বনেটের ঢাকা বন্ধ করে গাড়িতে উঠতেই চন্দনকে সতীনাথ আবার প্রশ্ন করলেন, তেল ভরে নিয়েছিলে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, সকালেই তো ভরিয়ে এনেছি, এতবার তো জিজ্ঞেস করলে। আসলে একবার বলতেই করে ফেলেছ, বিশ্বাসই করতে পারি না। নিজের ঠাট্টায় নিজেই হেসে উঠলেন সতীনাথ। বাবা, দয়া করে গাড়িটা এবার পাল্টাও প্লিজ। গাড়িতে চাবি লাগিয়ে চন্দন বলল, কদিন ধরেই তো দেখছি প্রত্যেকবার অন্তত 5 মিনিট চাবি না ঘোরালে গাড়িটা স্টার্টই নেয় না। প্রত্যেক দিনই গাড়িতে উঠে সময় নষ্ট। পয়সা কি গাছে ফলে? খিঁকি উঠলেন সতীনাথ। গাড়ি পাল্টাও বলে দি। ওই ওই তো স্টার্ট নিয়েছে, চালাও তো এবারে কথা না বাড়িয়ে, শুধু শুধু দেরি হয়ে যাচ্ছে। গাড়ি স্টার্ট নিতে 5 মিনিট দেরি হলে কেউ মরে যায় না। আজ চন্দন বিকেলের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়েছিল প্রেস থেকে। এই সময়টা অপর্ণা রোজ গা ধুয়ে এসে ধূপ দেয়। মাথার চুল উঁচু করে বেঁধে পরিষ্কার কাপড় পরে যখন অপর্ণা এঘর ওঘর করছে, তখন চুপিসারে সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলো চন্দন। কি ব্যাপার, আজ এত সকাল সকাল, কাল আসতে বললাম এলে না যে? মুখ দেখেই চন্দন বুঝল অপর্ণা অবাকের সাথে সাথে খুশিও হয়েছে, তাই সেদিনের রাগ ভুলে যেতে ও আর দেরি করল না। শয্যাশায়ী শাশুড়ির ঘর ডিঙিয়ে অপর্ণার ঘরে ঢুকে বিছানায় এলিয়ে বসল। তারপর এদিক ওদিক করতে থাকা অপর্ণাকে দেখতে দেখতে বলল, উহ, বুড়োকে নিয়ে কাল সেই বর্ধমান যেতে হলো বুঝলে। সেদিন রাতে তোমার এখান থেকে ফেরার পরেই তো হুকুম জারি করেছিল। আর অমনি রাজপুত্তর শ্বশুর করে আজ্ঞা পালন করতে ছুটল, তাই তো? উবু হয়ে মাটিতে রাখা একটা ধূপদানিতে ধূপ গুঁজে দিয়ে বলল অপর্ণা, আবার শুরু করলে? মেকি অভিমানের সুর চন্দনের গলায়। যে জিনিসটা কিনলাম সেটার তোমায় দিয়ে কাজ নেই তাহলে, আমার কাছেই থাক। কই, কি এনেছো দেখি? চট করে উঠে এলো অপর্ণা। কি হলো দেখাও। জিনিসটা তেমন কিছুই না, একটা নেল পলিশ। এই একটা জিনিসের খুব শখ অপর্ণার, কিন্তু যতই দেশের লোক 2000 সাল নতুন যুগ এসব বলে লাফাক, বিধবা মানুষ অকারণে নখ রাঙালে বদনাম দেবেই, তাই চন্দনই এই আবদারের ভরসা। রয়ে সয়ে সময় নিয়ে ছোট্ট শিশিটা পকেট থেকে বের করল চন্দন। সেদিন বাবা যখন প্রেসের মিটিংয়ে ছিল তখন পাশের একটা দোকান থেকে নিলাম, পছন্দ হয়েছে? হ্যাঁ খুব। শিশিটা ওর হাত থেকে প্রায় কেড়ে নিল অপর্ণা। আমি তো ভাবলাম তোমার আবার। কথাটা শেষ না হতেই চন্দন ভয়ানক চমকে উঠল। সর্বনাশ, বাবা আজ আমাকে 3টে চেক ফেলতে দিয়েছিল, আমায় এক্ষুনি বেরোতে হবে। এক্ষুনি? ও মাই তো এলে। আচ্ছা আচ্ছা একটা কথা তো শুনে যাও। আরে যা বলবে তাড়াতাড়ি বলো না। ধরফর করে উঠে পড়ল চন্দন। বুড়ো ফেরার আগেই কিছু একটা ভাবতে হবে। পাশের বাড়ির থেকে কাল খবরের কাগজ চেয়ে এনেছিলাম, ওই মাথা ভাঙা খুনিটার কথা শুনেছ? আরে ওই যে 3টে খুন করেছে। আরে হ্যাঁ জানি তো, এখন আবার এসব কথা কেন? আহ শোনোই না কি বলছি। মুখে চোখে একটা চাপা উত্তেজনা নিয়ে অপর্ণা বলল, যদি কোনোদিনও এমন হয় যে রাত করে ফেরার সময় সতি জেঠু মাথা ভাঙা খুনিটার সামনে পড়ে যায়। কি বলছো কি? অবাক হয়ে ঘাড় ঘোরালো চন্দন। না মানে সতি জেঠু ওই লোকগুলোর মতো খুন হয়ে গেলে। আরে দূর, তোমার যত উল্টো পাল্টা চিন্তা, রাখো তো ওসব বাজে কথা। আজ কিছু একটা বানিয়ে বলতে না পারলে বুড়ো আমারই মাথা ফাটিয়ে দেবে, আর তুমি এসেছো এখানে বুড়োর মরার গল্প শোনাতে, যাও এখান থেকে। সেই এক রাস্তা ধরেই তোড় দিল চন্দন, কিন্তু তাও শেষ রক্ষা হলো না। বাবা যে আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে আসবে চন্দন ভাবেইনি। অপর্ণার কাছ থেকে বাড়ি ফিরে বাইকটা নিয়ে একবার প্রেসে ঘুরে আসবে ভেবেছিল, কিন্তু বাড়ি ঢুকতেই বাবার সামনে পড়ে যাবে সেটা জানত না। বিকেলে তোমায় 3টে চেক ব্যাংকে ফেলে আসতে বলেছিলাম, সেগুলো কি ফেলা হয়েছে? একটু ভেবেই চন্দন চট করে মিথ্যেটা সাজিয়ে নিল। কাল সকালে আগে আগে প্রেসে ঢুকে চেক নিয়ে ব্যাংকে ফেলে দিতে হবে, একদিন এপাশ ওপাশ কে আর দেখবে। আশ্বস্ত করার ভঙ্গিতে বাবাকে বলল, হ্যাঁ ওই বিকেলে একটু দেরি হয়ে গেছিল, তবে ঠিক সময় ব্যাংক বন্ধ হওয়ার আগেই ফেলে এসেছি। যাক ভালো কথা, তা কোন ব্রাঞ্চে দিয়ে এলে? ওই তো সামনের মোড়। মিথ্যেবাদী কোথাকার। আর একটি মিথ্যে কথা বললে এক থাপ্পড়ে তোমার দাঁত কপাটি খুলে নেব। ঘর কাঁপিয়ে চেঁচিয়ে উঠলেন সতীনাথ বাবু। সব কটা চেক তুমি টেবিলের ড্রয়ারে ফেলে এসেছিলে, গণেশ আমায় চেকগুলো না দেখালে সর্বনাশ হতো। প্রায় বন্ধ হওয়ার সময় গিয়ে অনেক কষ্টে ব্যাংকের বড়বাবুকে বলে চেকগুলো ফেলতে হয়েছে। চিৎকার করলে বাবার গলাটা ফ্যাস ফ্যাসে হয়ে যায়। চন্দনের সেটা আরও বিরক্ত লাগে। সামনের হাত মুখ নেড়ে লাফাতে থাকা মানুষটাকে দেখতে দেখতে চন্দন বুঝল মাথাটা আবার ধরছে। বোকার মতো হাঁ করে তাকিয়েছিল সে। ছেলের দিক থেকে কোনো উত্তর না পেয়ে সতীনাথ আরও বলে চললেন, প্রতিদিন ভাবি আজ বোধহয় তোমার মতি ফিরবে। একটা দিন হয়তো এমন যাবে যেদিন আমায় তোমার পিছনে চিৎকার করতে হবে না, কিন্তু সেই সৌভাগ্য আমার আর কই। চন্দনের মাথার ভিতরটা এবার টলে উঠল। দম আটকে আসছে বাবার চিৎকারে। চোখের সামনেটা কি অন্ধকার লাগছে। কাঁপা কাঁপা পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল সে। মনে হচ্ছে মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবে। কোনো রকমে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতে করতে চন্দন শুনতে পেল বাবা বলছেন, আমার ছেলে হয়ে এমন অপদার্থ কি করে হলে। কাল রাতে বাবার চিৎকারের পর চন্দনের আর ঘুম হয়নি। মাথার যন্ত্রণায় সারা রাত ছটফট করেছে সে। সকাল থেকেই তাই মাথা ভার। ভাগ্য ভালো আজ প্রেসে কাজের চাপ ছিল না। সেই সুযোগে বিকেলে অনেক দিন পর নিতাইয়ের সাথে বোতল হাতে বসেছিল সে। এবারে বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ হয়ে এলো, অথচ একটুও ঝড়ের আভাস নেই। তেতে ওঠা ছাদের গরম চিলে কোঠায় চন্দনের জামাটা ভেজা কাগজের মতো ওর গায়ে সেঁটে বসেছিল। তা সত্ত্বেও নিতাইদের খালি বাড়ির ছাদে বসে মাথাটা বেশ হালকা লাগছিল। যন্ত্রণাটা এখন নেই। অদ্ভুত ব্যাপার, যে রাতে তার মাথা ধরে সেই রাতের কথা কিন্তু ভালো করে মনে থাকে না তার। ডাক্তার দেখাতে হবে নাকি। হঠাৎ খেয়াল হলো নিতাই নিজের মতো কি সব বকে চলেছে। জানিস, কাল রাতেও নাকি কয়েকজন ওকে দেখেছে। কাকে দেখেছে? কাকে আবার? ওই মাথা ভাঙাকে। তোদের বাড়ি থেকে একটু দূরে ওই একটা পুরনো সেলাই কারখানা আছে না, কয়েকজন পুলিশের লোক সেখানে একজনকে গুড়গুড় করতে দেখেছে মাঝরাতে। ওই ওই মিসেল বাজিয়েই সবাই ধরতে যেতেই পালিয়েছে। অনেক খুঁজেছে কিন্তু বুঝতেই পারছে না কোথায় গেল। কিন্তু পুলিশের লোক বুঝলো কি করে যে লোকটা মাথা ভাঙা? আরে ওই লোকটার হাতে নাকি লাঠি বা শাবলের মতো একটা কিছু ধরা ছিল। ঠিক কি সেটা কেউ বুঝতে পারেনি। কিন্তু অত রাতে হাতে ডান্ডা নিয়ে ওই খুনি ছাড়া আর কেই ঘুরবে বলতো? কোনো উত্তর দিল না চন্দন। হালকা চুমুক দিয়েই সময়টা কাটাবে ভেবেছিল, কিন্তু নিতাইয়ের সাথে বসে অল্প খেলে নিতাই খোঁচে যায়। ঠিক খেয়াল করে ফেলল, আজ এত কম ঢালছিস যে, কি ব্যাপার, সাধু সাধু হয়ে গেলি নাকি? না রে, আজ আর বেশি খাবো না। আগের দিন খাওয়ার পর বাইকটাই সোজা রাখতে পারছিলাম না। এইটা আবার একটা কথা হলো, তোর পয়সায় মাল খাবো আর তুই খাবি না, সে আবার হয় নাকি? এই নে, এই নে তো আর একটু। গত রাতের পর বাবার মেজাজ ঠান্ডা রাখতে চন্দন আজ একটু আগে আগে বাড়ি ঢুকবে ঠিক করেছিল। তাই আটটা বাজতেই নেমে এলো ছাদ থেকে। কিন্তু বাইকে স্টার্ট দিয়েই বুঝল খাওয়া আজও বেশি হয়ে গেছে। রাস্তা যদিও এমনিতে খালি, তবুও চন্দন খাল পাড়ের রাস্তায় ধরল। মাথার ওপর যেন ভারী কিছু চেপে আছে, কানেও যেন জল ঢুকে রয়েছে। কিসের একটা অস্বস্তি মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে চন্দনকে। জোর করে রাস্তার দিকে মন দেওয়ার চেষ্টা করল সে। খাল পাড়ের রাস্তাটায় কয়েকটা ল্যাম্পপোস্ট থাকলেও জলে মাত্র একটা কি দুটো, প্রায় সম্পূর্ণ অন্ধকার রাস্তাটা। তার উপর এই রাস্তায় শেষ কবে পিচ ঢালা হয়েছিল তারই অত্তা নেই। বাইক উল্টে যায় আর কি। আস্তে আস্তে খুব সামনেই চালাচ্ছিল চন্দন। সেলাই কারখানাটা এই রাস্তা ঠিক ওপারে, একটা রিক্সাও যে সেদিকে নেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বারবার এদিক ওদিক তাকাতে লাগলো চন্দন। অন্ধকারের মধ্যে কি কিছু একটা নড়ে উঠল? মাথা ভাঙা কি ওখানে অপেক্ষা করছে তার চতুর্থ শিকারের জন্য? এমনিতে নেশা করার পর গা গরম হয়ে ওঠে, কিন্তু চন্দন এখন বুঝতে পারল আচমকা যেন তার শিরায় শিরায় একটা হিম শীতল ভয়ের ঢেউ ছড়িয়ে পড়ছে। কিছু একটা আসন্ন বিপদের জন্য যেন বাতাসটাও ভারী হয়ে উঠেছে। চোখের ওপরে জমে আসা ঘাম হাতের পিছনে মুছে ফেলে নিজের বাইকটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল চন্দন। ঠিক এমন সময় ভয়ের আবহটা কাটিয়ে উল্টো দিক থেকে অকারণে হর্ন বাজিয়ে কয়েকটা বাইক আসতে লাগলো এদিকে। খুব আস্তে আস্তে এগিয়ে আসছে বাইকগুলো। রাস্তাটা বেশি চওড়া নয়, নিয়মিত অযত্নের ফলে রাস্তার অনেকটাই ঢালু হয়ে নেমে গেছে খালের দিকে। এমন জায়গায় দুটোর বেশি বাইক পাশাপাশি যাওয়া অসম্ভব। চন্দন তাই এক পাশে সরে গেল সাইড দেওয়ার জন্য। বাইকগুলো কিন্তু তার পাশ দিয়ে চলে গেল না, বরং চন্দনের খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ল। আর তিনটে বাইকের হেডলাইটের আলো সোজা ছিটকে পড়ল চন্দনের মুখের ওপর। ধাঁধিয়ে যাওয়া চোখের সামনে হাতটা তুলতেই তার দিকে প্রশ্ন ছুটে এলো, চন্দন তো চিনতে পারছিস না নাকি? গলাটা শুনে চন্দনের ঘাড়ের রোঁয়া খাড়া হয়ে উঠল। খগাদা, তুমি এখানে? খগা ওরফে খগেন এদিককার নাম করা মস্তান। জোরজুলুম আগে তেমন না থাকলেও আজকাল পার্টি অফিসে যাতায়াতের সাথে সাথে খগেনের উৎপাতটা বেশ বেড়েছে। রেসের মাঠে লোক দিয়ে টাকা লাগানোয় চন্দন নতুন না, আগেও বেশ কয়েকবার টাকা ধার নিয়েছে খগেনের কাছ থেকে। রেসের লাভ থেকে হোক বা পকেট মানি থেকে, ধারের টাকা সে প্রতিবারই সামলে ফেরত দিয়েছে। ধার বলতে 5-10 হাজারের বেশি না, কিন্তু শেষ কয়েকবারে ধার বেড়ে হয়েছিল 40, তার উপর এবারে নিয়েছিল 30। শেষবারটা অনেক কষ্টে রাজি করিয়েছিল খগেনকে। আসলে খবরটা একদম পাকা ছিল, রেসে লাগানো টাকা একেবারে 4x হওয়ার কথা। তাই একটা রেসেই পুরো 30,000 টাকা লাগিয়ে দিয়েছিল চন্দন। কিন্তু কে জানতো সেই ঘোড়া রেসের মাঝেই পা ভেঙে মুখ থুবড়ে পড়বে। তোর কথা ভাবছিলাম সেদিন, কদিন ধরে আর দেখাই যাচ্ছে না, দিনে দুপুরে তো তোকে পাই না। অথচ দেখ এই রাতগুলোতে কেমন দেখা হয়ে গেল। 2 মাস হয়ে গেল চন্দন খগেনকে এড়িয়ে চলছে, কিন্তু আজ যে এভাবে সামনে পড়ে যাবে সে কি আর চন্দন জানত? এখন যে আর এড়ানোর উপায় নেই সেটা বুঝতে অসুবিধে হলো না তার। বাইকটা স্ট্যান্ড করে নেমে দাঁড়ালো সে। ব্যাপার কি তোর? আরে না না খগেনদা, আসলে কয়েকদিন বাইরে ছিলাম, ওই বাবার সাথে বর্ধমান যেতে হয়েছিল বুঝলে। হাসি মুখে হালকা ছলে কথাটা বলার চেষ্টা করল চন্দন। বর্ধমান না বোম্বে সে জেনে তো আমার কাজ নেই, বাপের সাথেই যাও আর গার্লফ্রেন্ডের সাথেই যাও, টাকা চেপে আছিস কেন? আরে ঘোড়ার কথাটা তো শুনেছিলে বলো, খুব ফেসে গেছি গো। তবে চিন্তা করো না বুঝলে, তোমার টাকাটা আমি আর 10 দিনের মধ্যেই জোগাড় করে দে। খগেন যে বাইক থেকে নেমে পড়েছে সেটা খেয়াল করেছিল চন্দন, কিন্তু খগেন যে এত তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যাবে সেটা বুঝতে পারেনি। তাই তলপেটে খগেনের আকস্মিক ঘুষিটা চন্দনকে একেবারে নুইয়ে দিল। পেট চেপে ধরে হাঁটু গেড়ে চন্দন রাস্তায় বসে পড়ল। তলপেট থেকে যন্ত্রণাটা খুব দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ছে। ওর কানের কাছে খগেন মুখ নামিয়ে এনে হিস হিসিয়ে বলল, খগেন কোনোদিনও কারুর কাছে টাকা চাইতে আসে না, তোর মতন শুয়োরের বাচ্চা আমি অনেক শীতে করেছি। মাথা তুলে তাকাতেই চন্দন যা দেখল তাতে তার সারা শরীর কেঁপে উঠল। কোমরের পেছন থেকে খগেন বের করে এনেছে একটা ছোট অথচ বাঁকা ছুরি। জলে ভরে উঠতে থাকা চোখে কোনো রকমে চন্দন দেখতে পেল ছুরির ফলাটা অন্ধকারের মধ্যেও বারবার তার মুখের সামনে চকচক করে উঠছে। সাঁড়াশির মতো আঙুল দিয়ে চন্দনের গাল দুটো টিপে ধরে বলে চলল খগেন, এর আগেও টাকা নিয়ে তুই কোনো ঝামেলা করিসনি, তাই তোকে 3 দিন সময় দিচ্ছি, তার মধ্যে টাকাটা বিশুর হাতে দিয়ে দিবি, না হলে মাথা ফাটিয়েই পচা খালে ফেলে দেব। সালা লোকে ভাববে মাথা ভাঙা মেরে ফেলে রেখেছে। কথাটা শেষ হতেই একটা অস্পষ্ট হাসির শব্দ শুনতে পেল চন্দন বাইকগুলোর দিক থেকে। চুপ করে তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকল খগেন, তারপর এক ঝটকায় চন্দনকে মাটিতে ফেলে দিয়ে এগিয়ে গেল বাকি ছেলেগুলোর দিকে। নিজের বাইকে ওঠার আগে এক লাথিতে চন্দনের বাইকটা ফেলে দিয়ে আবার ঘুরে তাকালো সে। চিবিয়ে চিবিয়ে চন্দনকে বলল, মনে থাকে যেন 3 দিন। বাইকগুলো চলে যাওয়ার পরেও চন্দন থরথর করে কাঁপছিল। উঠে দাঁড়াতে বেশ খানিকটা সময় লাগলো ওর। কোনো মতে সোজা হয়ে দাঁড়াতেই বুঝল মাথাটা যন্ত্রণায় ফেটে চৌচির হয়ে যাচ্ছে। নিজের বাইকটা কষ্ট করে দাঁড় করাতে যেতেই নেশা আর মাথা যন্ত্রণা এক হয়ে গা গুলিয়ে চন্দন হড়হড় করে বমি করে ফেলল। আজ কখন ফিরবে বাবা? রাত হবে আজ। কেন, তোমার আবার কিছু চাই নাকি? আরে না না, এমনি জিজ্ঞেস করছিলাম। বেশি রাতে আজকাল কেউ রাস্তায় বাইরে থাকছে না, এখন কটা দিন একটু আগে আগে চলে এসো না, সেটাই ভালো। থাক, আর বেশি জ্ঞান দিতে এসো না, বাইক নিয়ে পড়ে গিয়ে আমায় উদ্ধার করেছো, আজ তোমায় প্রেসে যেতে হবে না। অন্ধকার রাস্তায় বাড়ি ফেরার সময় বাইকের চাকা স্কিড করেছে। বাইক নিয়ে আগের রাতে বাড়ি ঢোকার পর এই গল্পটাই চন্দন তার বাবাকে দিয়েছিল। খালপাড়ের হাল সতীনাথবাবুর অজানা নয়, তাই চন্দনের আর বাইকের গায়ে মাটি লাগার ব্যাপারটা সুন্দরভাবে মিলে গিয়েছিল। শোনো, মন্টুকে দিয়ে কাল কয়েকটা পুরনো খাতা নামিয়েছি। আগের বছর সমীরবাবু মারা যাওয়ার পর থেকেই কিছু হিসেব এলোমেলো হয়ে আছে, আমি প্রেসে গিয়ে খাতাগুলো পাঠিয়ে দেব। সারাদিন বাড়িতেই যখন আসো তখন পড়ে পড়ে না ঘুমিয়ে খাতার হিসেবগুলো মিলিয়ে দেখো, আমি এসে খবর নেব। বাবা বেরিয়ে যাওয়ার পর চন্দন সিগারেট ধরালো একটা। খগার শুকনো চেহারায় যে এত জোর সেটা তাকে দেখে কখনো বুঝতে পারেনি সে। তলপেটের ঘুষিটা তাকে বেশ কাবু করে ফেলেছে। হাঁটাচলা করলে মনে হচ্ছে কিছু একটা যেন দলা পাকিয়ে রয়েছে নাভির নিচে। সিগারেটে জোরে টান দিলে অবধি পেটের মধ্যে একটা টান অনুভব করছে সে। আর তো 2 দিন, কিন্তু তারপর কি হবে? বাবাকে কি ধারের কথা বলা সম্ভব? অর্ধেক শেষ করা সিগারেটটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল চন্দন। দুপুরের আগেই খাতাপত্র নিয়ে মন্টু এসে হাজির হলো। চন্দন তখন মাথা ব্যথার ট্যাবলেট খাচ্ছে, এবার একটা ডাক্তার না দেখালেই নয়। কি ব্যাপার দাদা, শরীরটা মনে হচ্ছে আজ ঠিক নেই। মন্টু এই কয়েক মাস হলো প্রেসে ঢুকেছে, এর মধ্যেই চন্দনের সাথে বসে গাঁজা অবধি টেনে ফেলে ওর বেশ প্রিয় পাত্র হয়ে উঠেছে সে। মন্টু যে 1 নম্বরের ফাঁকিবাজ সেটা বুঝতে প্রেসের কারও বাকি নেই, কিন্তু চন্দনের পেয়ারের লোক বলে কথাটা এখনও সতীনাথবাবুর কানে পৌঁছয়নি। চন্দনের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে খাতাগুলো নামিয়ে রেখে সোজা এসে সোফার পায়ের কাছে মেঝেই বসে পড়ল মন্টু। যেটা কিছু বলেছে নাকি দাদা? জলের বোতলটা পাথরের টি টেবিলে নামিয়ে রেখে মাথার পাশগুলো ডলতে লাগলো চন্দন। তারপর লাল চোখ দুটো তুলে বলল, জ্যাঠানা ছাই, সালা বুড়ো ভাম, কথায় কথায় খালি চোপা। খ্যাক খ্যাক করে হেসে উঠল মন্টু। আরে দাদা, তুমি আমার চটলে হবে? তুমি না আমাদের আসল মালিক, জ্যাঠার তো হয়ে এলো। মন্টুর দিকে একটা অনুকম্পার হাসি ছুঁড়ে দিল চন্দন। সে ভালোই জানে মন্টু এই কথাগুলো রোজ কেন বলে। আগের থেকেই নিজের রাস্তা পরিষ্কার রাখছে ছেলেটা, কিন্তু তবু তেল তো তেলই হয়। জেনে বুঝেও খুশি হতে চন্দনের ভালোই লাগে। নিজে একটা সিগারেট ধরিয়ে মন্টুর দিকেও বাড়িয়ে দিল একটা। সবকটা ঝকঝকে দাঁত বের করে গদগদ হয়ে সিগারেটটা নিল মন্টু। তারপর আশেপাশে বুধু কাকা আছে কি না দেখে নিয়ে আরো ঘেঁষে এলো। সেদিন দেখলাম জানো, ওই গণেশ আরামিটা তোমার নামে লাগাচ্ছে জ্যাঠার কাছে, মালটা এক নম্বরে। বাড়িতে বসে এসব কথা কিন্তু একদম নয়। চন্দনের চাহনিতে মন্টু একবারের জন্য চুপ হয়ে গেল, কিন্তু তাকে থামানো অসম্ভব। আরে আসলে কি বলতো দাদা, তোমার নামে কান ভাঙিয়ে নিজের জ্যাঠার কাছে মহৎ হতে চায়। আরে বাবা, আজ বাদে কাল যখন জ্যাঠা থাকবে না, তখন তো তুমিই সব, কি বলো দাদা? সিগারেটটা শুধু শুধু চন্দনের হাতেই পুড়ে যাচ্ছিল। চন্দন আনমোনা হয়ে পড়ছিল বারবার। সিগারেটের ধোঁয়ার কাঁপতে থাকা পর্দার ওপাস থেকে মন্টুর কথা তখনও ভেসে আসছিল তার কানে। অনেকক্ষণ একায় বকবক করে মন্টু চলে যাওয়ার পর চন্দন কিছুক্ষণ খাতাগুলো নেড়ে চেড়ে দেখল। বেশ পাকা হাতের হিসেব, কন্ট্রাক্টের হিসেবে খাতা বোঝায়। প্রেসের রোজগারের এতটা হাল হকিকত চন্দনের অজানায় ছিল এতদিন। খাতায় লেখা বড় বড় টাকার অঙ্কগুলোর দিকে তাকিয়ে চোখগুলো জ্বালা করছিল চন্দনের। টাকার খুব দরকার, খুব। বাবার পর এ সবই তো তার, কিন্তু আজ তার সব কিছু থেকেও নেই। রাতে বাবা ফিরলে চন্দনকে কিছু একটা সিদ্ধান্তে আসতেই হবে। খগার হাত থেকে বাঁচার জন্য কিছু একটা উপায় তাকে বের করতেই হবে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে মেঝেতে বসেছিল চন্দন। ঘরের কোণার ঝুলের দিকে হাঁ করে তাকিয়েছিল। একবার মাথা নামিয়ে কয়েক ফুট দূরে পড়ে থাকা পা দুটো দেখেই আবার শিউরে উঠে চন্দন চোখ বন্ধ করে ফেলল। সারা দিন ধরে ভাবার পর শেষ পর্যন্ত আজ দরকার হলে বাবার পায়ে ধরবে ভেবেছিল সে। যতই গাল দিক বা মারুক, আজ বাবার কাছে ক্ষমা চেয়ে সব শাস্তি মাথা পেতে নেবে না হয়। বুধু কাকা চলে যাওয়ার পর থেকেই চন্দন বারবার ঘড়ি দেখছিল। 10:30 বেল বাজতেই দরজা খুলতে একটু দেরি করল না সে। ঠিক করে দেখেছিল যে বাবা ওপরে এসে একটু বসলেই টাকার কথাটা তুলবে সে। কিন্তু সরকার বাড়ির বউটার সঙ্গে তোমার আলাপ আছে? হাত ঘড়িটা টেবিলে খুলে রেখে সতীনাথবাবু এত স্বাভাবিকভাবে প্রশ্নটা করলেন যে চন্দন হতভম্ব হয়ে গেল। তার বুকের ভিতর হৃৎপিণ্ডটা একবার হোঁচট খেল। কি হলো, আলাপ আছে কি না? শান্ত গলায় আবার প্রশ্ন করলেন সতীনাথবাবু। খুব কষ্ট করে গলায় জোর নিয়ে এলো চন্দন। কার কথা বলছো বাবা? কোন সরকার বাড়ি? চন্দনের দিকে এক পা এগিয়ে এসে সতীনাথবাবু বললেন, বীরেনের বিধবা বউয়ের কথা বলছি, অপর্ণাকে চেনো? না, মানে ওই দেখেছি আর কি, বেশি কিছু তেমন। থাক! হাত তুলে চন্দনকে চুপ করিয়ে দিলেন সতীনাথবাবু। প্রশ্ন করেছিলাম শুধু তোমার মুখটা দেখতে, উত্তরটা আমার জানা। কথাটা শুনে চন্দনের ঘাড়ের পিছন দিয়ে যেন কিছু একটা সরসর করে নিচের দিকে নেমে গেল। চন্দনের একদম সামনে এসে দাঁড়ালেন সতীনাথবাবু। মাথার ওপরে জ্বলতে থাকা বাল্বের আলো পড়ে অদ্ভুত লাগছে তার মুখটা। সেদিকে তাকিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল চন্দনের। তার মুখের দিকে একটা আঙুল তাক করে সতীনাথবাবু এক নিঃশ্বাসে বলতে শুরু করলেন, যা বলার আমি একবারই বলবো, তাই কান খুলে শুনে নাও, যা করছো তা কিছুই আমার অজানা নয়। তোমার নিজের কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে, অপদার্থের মতো পাশের পাড়ার একটি বেহায়া মেয়ে ছেলের সাথে পোষ্টি নষ্টি করবে, পাড়াশুদ্ধ লোকের সামনে আমার নাম ডোবাবে, আমি কিছুতেই হতে দেব না। তোমার মা বেঁচে থাকলে তার মুখেও কি চুনকালি কম পড়ত? কথার তোড়ে হাত পা কাঁপছে সতীনাথবাবুর, গলাটাও সেই বিশ্রী রকমের ফ্যাঁস ফ্যাঁসে হয়ে গেছে। চন্দনের মাথার তপতপানি এত বাড়ছে, ঠিক যেন কেউ একটা একটা করে বাসন ছুঁড়ে ফেলছে মেঝেতে। একটু একটু করে পিছোতে লাগলো চন্দন। তোমাকে শায়েস্তা করার উপায় আমার জানা আছে, শুধু যে তোমাকে বাড়ি থেকে বের করে দেব এই নয়, আমার ব্যবসার সম্পত্তির উপর তোমার কোনো অধিকার থাকবে না। মাথা ঝুঁকিয়ে চুলগুলো খামচে ধরল চন্দন, আর এক পা পিছুতেই দেওয়ালে পিঠ ঠেকে গেল তার। তার কানে কি কেউ ছুঁচ ফুটিয়ে দিচ্ছে? ঝাপসা হয়ে আসা চোখগুলো কোনো রকমে সামনের দিকে তুলে ধরে প্রশ্ন করল, ও অধিকার থাকবে না মানে কি বলছো? কি প্রেসে যারা কাজ করে ব্যবসা আমি তাদের মধ্যে ভাগ করে দেব, কারণ তোমার মতো কুলাঙ্গারের চেয়ে তাদেরকে আমি অনেক বেশি আপন মনে করি, আর বাড়িটা কোন সরকারি অনুদানে দিয়ে দেব। সামনে লাফালাফি করতে থাকা লোকটাকে মানুষ কম জন্তু বেশি মনে হচ্ছিল চন্দনের। এই প্রাণীটার পায়ে ধরবে ভেবেছিল সে, এর কাছে ভিক্ষে চাইবে ভেবেছিল। পরগাছার মতো আমার পয়সার উপর বসে খাচ্ছ, তাই যা বললাম জানবে এই আমার শেষ কথা। মেরুদণ্ড যখন তৈরি করতে পারবে তখন নিজের মতো ফলাবে, তার আগে নয়। তোমার মতো অপদার্থ আমার এক পয়সাও পাবে না। কথাটা শেষ হতেই চন্দনের মাথার ভিতরে একসাথে 100টা ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। চিৎকার করে ওঠার সাথে সাথে এক ধাক্কায় বাবাকে দূরে ঠেলে দিয়ে মাটিতে বসে পড়ল সে। মাথার যন্ত্রণায় দুটো চোখ আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো তার। কতক্ষণ এভাবে কাটলো চন্দন জানে না, চোখ খুলে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক দেখলো সে, তারপর সামনের দিকে চোখ পড়তে স্তব্ধ হয়ে গেল। একটু দূরে চিত হয়ে সোফা আর টি টেবিলের মাঝে কে পড়ে ওঠা বাবা! আরো কিছুটা সময় সেদিকে তাকিয়ে পাথরের মতো বসে থাকার পর চন্দনের একটা জিনিস খেয়াল হলো, মাথার ব্যথাটা একটু নেই। তাজ্জব ব্যাপার, মাথা একেবারে হালকা, ব্যথা তো দূরের কথা, সবকিছু এত পরিষ্কার লাগছে যেন বহুদিন পর সবে মাত্র সুন্দর ঘুম দিয়ে উঠেছে। উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে খুব আরাম করে আড়মোড়া ভাঙল চন্দন। তারপর ফুট কয়েক দূরে পড়ে থাকা বাবার দেহটা আবার দেখে ঠিক করে হেসে ফেলল। বাপ মরলে মাথার ব্যায়াম সেরে যায় এটা তো জানা ছিল না। সময় নিয়ে ঘুরে ঘুরে চন্দন ভালো করে দেখল বাবার মাথাটা। পাথরের টেবিলের কোণায় মাথার পেছনটা বেশ থেঁতলে গেছে, একটা জায়গা তো ফাঁকও হয়ে গেছে, বিকট লাগছে মাথার পেছন দিকটা। দরজার কোণায় উই কাটলে যেমন হয় ঠিক তেমন দেখতে লাগছে, রক্ত শুকিয়ে চটচটে হয়ে রয়েছে সব দিকে। মূর্তির মতো সেদিকে তাকিয়ে থাকলো চন্দন। তারপর আস্তে আস্তে বাথরুমে গিয়ে বেসিনের বড় কলটা খুলে দিল সে। অনেকক্ষণ ধরে মাথায় ঘাড়ে মুখে জল দেওয়ার পর সে আবার সোজা হয়ে দাঁড়াল। আয়নার দিকে তাকিয়ে অবাক লাগলো তার। চন্দন ভাবত যারা মানুষ খুন করে তারা সাধারণ মানুষ হয় না, তাদের ভয়ানক ভয়ঙ্কর দেখতে হয়। মাথা ভাঙাকেও তো ওরকমটাই ভাবে সে। কিন্তু কিন্তু একটু আগেই সে তার বাবাকে খুন করেছে, কই তাকে তো দেখতে আর পাঁচটা মানুষের থেকে আলাদা নয়। কিছু একটা ব্যাপার তার নজর এড়িয়ে যাচ্ছে, কয়েকটা এলোমেলো কথা ঘুরপাক খাচ্ছে তার মাথার মধ্যে। আজ বাদে কাল যখন জেঠা থাকবে না, না হলে মাথা ফাটিয়ে এই পচা খালে ফেলে দেব। সত্যি জেঠু ওই লোকগুলোর মতো কি যেন একটা কথা তার মানসিক উপলব্ধির দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেটাকে বুঝে উঠতে পারছে না সে। হঠাৎ এক রাশ ঝোড়ো হাওয়া গুমোট গরম কাটিয়ে পর্দা ফতফত করে ঘরে ঢুকে পড়ল, আর সাথে সাথে কথাগুলো পর পর এসে দাঁড়ালো চন্দনের সামনে। আরে বাবা, আজ বাদে কাল যখন জেঠা থাকবে না, তখন তো তুমিই সব। যদি কোনোদিনও এমন হয় যে রাত করে ফেরার সময় সত্যি জেঠু মাথা ভাঙা খুনিটার সামনে পড়ে যায়, না হলে মাথা ফাটিয়ে এই পচা খালে ফেলে দেব। সালা লোকে ভাববে মাথা ভাঙা মেরে ফেলে রেখেছে। বিদ্যুতের চমকের মতো সব কিছু পরিষ্কার হয়ে গেল চন্দনের কাছে। বাম হাতে তালুতে, ডান হাত দিয়ে একটা ঘুষি মারল খুশিতে। উফ, এ তো জলের মতো সোজা। একটু একটু করে চন্দনের মুখে একটা পৈশাচিক হাসি খেলে গেল। ঘড়িতে দেখল 12:10। দেরি করে লাভ কি, মাথা ভাঙার ভয়ে রাস্তাঘাট এমনিতেই ধুধু করছে। কার্পেটটাই অনেক রক্ত টেনেছিল, তাই মাথার কাছে বেশ কিছু বাড়তি ন্যাকড়া গুঁজে কার্পেট দিয়েই বাবার শরীরটা পাকিয়ে ফেলল চন্দন। তারপর আস্তে আস্তে খুব সাবধানে কার্পেটের রোলটা সিঁড়ি দিয়ে টেনে নামাতে শুরু করল সে। সতীনাথবাবু চন্দনের তুলনায় বেটে হলেও বয়সের দোষে ওজনে অনেক বেশি ভারী ছিলেন, তাই একটা একটা করে ধাপ নামিয়ে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল চন্দনকে। শেষ পর্যন্ত যখন গাড়ির পিছনে এসে পৌঁছল, তখন চন্দনের কপাল বেয়ে ঘাম গড়িয়ে নামছে। গাড়ির পিছনে ডিকিতে সবকিছু তোলার সময় চন্দনের মনে পড়ল এই কার্পেটটা তার চিরকালই অপছন্দ ছিল। এর আগে কতবার সে ভেবেছে ওই বিশ্রী কার্পেটটা ফেলে দেবে, আর আজ এক ঢিলে দুই পাখি সাফ। ডিকির ঢাকাটা বন্ধ করার পর তার খেয়াল হলো মুখের হাসিটা তার মুছতেই চাইছে না। সোজা হয়ে দাঁড়িয়ে চন্দন বাড়ির দরজার দিকে ঘুরে তাকালো। দরজা থেকে গাড়ি বারান্দা অবধি মাটিতে ভারী কিছু একটা টেনে আনার দাগ একদম স্পষ্ট, আর খোলা দরজা দিয়ে সিমেন্টের সিঁড়িতে কালচে লাল দাগগুলো বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। বাড়ি ফিরে সিঁড়ি আর ঘরের মেঝেটা ভালো করে মুছে নিলেই হলো। মাথা ভাঙা কাউকে মারলে পুলিশ থোড়ায় বাড়ির কাউকে সন্দেহ করবে। বাড়ির দরজা বন্ধ করে গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে যখন হাত রাখল চন্দন, তখন তার হাত ঘড়িতে বাজে 1টা। পেশাদার খুনির সমান দক্ষতায় সে নিজেই অবাক। ইঞ্জিন চালু করার আগে চন্দন দেখে নিল সিটের নিচে রাখা রেঞ্জটা ঠিক জায়গায় আছে কি না। হাজার হলেও মাথা ভাঙা তো আর কারোর মাথায় একবার মারে না, তাই সতীনাথ রায়কে মাঝরাতে বাড়ি ফেরার সময় মাথা ভাঙার শিকারে পরিণত করতে হলে তার মৃতদেহকে আরও 2-4 আঘাত সহ্য করতে হবে বই কি। কাঁপা হাতে গাড়ির চাবি ঘোরাতেই আরও আশ্চর্য হলো চন্দন। যে গাড়ি 5 চালু হয় না, সেই গাড়ি 1 চালু হয়ে গেল যে। খুশিতে স্টিয়ারিংটা 2 চাপড়ে নিল সে। তারপর গাড়ির আলো নিভিয়ে রেখে সন্তর্পণে গাড়ি বের করল গেটের বাইরে। ওদের বাড়ির আশেপাশের পুরনো বাড়িগুলোর মধ্যে এখন বেশিরভাগই বন্ধ পড়ে আছে, নয় ভেঙে নতুন ফ্ল্যাট তোলার কাজ চলছে, তাই এত রাতে গাড়ি নিয়ে বেরোলেও কেউ দেখে ফেলার ভয় নেই। আত্মবিশ্বাসে ভরপুর চন্দন নিপুণ হাতে গাড়িটাকে এগিয়ে নিয়ে চলল খাল পাড়ের রাস্তার দিকে। বারবার লুকিং গ্লাসে দেখে নিতে লাগলো পিছনে কেউ আছে কি না, কিন্তু না, কোথায় কে। এত রাতে আলো আঁধারের মধ্যে একটু একটু করে এগিয়ে চলা এই অ্যাম্বাসাডারটাকে দেখে চিৎকার করে ওঠার মতো একটা কুকুরও নেই রাস্তায়। যেদিকে 2 যায় শুধু অনেকটা দূরে দূরে এক একটা ল্যাম্পপোস্ট চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আজকের রাতটা বোধ হয় সতীনাথ রায়ের মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল বহুদিন ধরে। গলির ভেতর দিয়ে বাজারের পিছনের রাস্তায় ওঠার পর আর ধৈর্য ধরতে পারল না চন্দন। ওই তো আর একটু পরেই খাল পাড়, পাকা হাতে অল্প অল্প করে স্পিড তুলতে লাগলো সে। আর ঠিক এমন সময় চন্দনকে স্তম্ভিত করে দিয়ে ধপ করে একটা শব্দ এলো গাড়ির ডিকির দিক থেকে। ভোঁতা নির্জীব শব্দটা কানে যেতেই চন্দনের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল, আর সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল সে। নির্জীব গাড়ির আর পাঁচটা পার্টসের মতোই নিথর হয়ে চন্দন বসে রইল। নিজের হৃৎপিণ্ডের আওয়াজটাও সে স্পষ্ট শুনতে পাচ্ছে, আর সেই আওয়াজের সাথে তাল মিলিয়ে টিক টিক করে চলছে তার হাত ঘড়িটা। শব্দটা শুনতে শুনতে চন্দনের মাথার ভিতর একটা গহ্বর লেগে গেল। তার হাত পা যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। টিক টিক শব্দটা মাথার ভিতর অনবরত হাতুড়ির মতো ঠুকে চলেছে, আর সাথে সাথে বিশ্বাস অবিশ্বাসে মেশা এক রাশ প্রশ্ন ভিড় করে আসছে তার মনে। শব্দটা কি সত্যি হলো নাকি মনের ভুল? বাবা কি তাহলে এও কি সম্ভব? না না, তা আবার হয় নাকি? আর কোনো শব্দ ছাড়াই কেটে গেল অনেকগুলো মুহূর্ত। তারপর চন্দনের একটা কথা মনে পড়ল। ডিকি খুলতে সে খেয়াল করেছিল অ্যাম্বাসেডারের ডিকি বিশাল বড়, তাই বাবার বডিটা তোলার পরেও অনেকটা জায়গা খালি ছিল। নিশ্চয়ই সেই জন্যেই এদিক ওদিক গড়িয়ে গেছে কার্পেটটা। 1:40 চন্দনের গাড়ি আবার এগোতে শুরু করল। এবার চন্দন আরও সাবধান, দেরি হয় হোক আওয়াজ হওয়া চলবে না। ঝোড়ো হাওয়া উঠছে হঠাৎ করেই বারবার, কাঁচটা নামিয়ে বুক ভরে ঠান্ডা হাওয়া টেনে নিল চন্দন। বুঝল ঝড় আসছে, সেই বহুদিনের প্রতীক্ষার কাল বৈশাখী ঝড়। বাকি রাস্তাটা খুব আস্তে চালিয়েও খাল পাড়ে পৌঁছতে 10 মিনিটের বেশি লাগলো না। ক্রমশ নিচু হতে থাকা রাস্তায় খুব সামলে গাড়ি এগোতে এগোতে গত রাতের কথা ভেসে উঠল চন্দনের মনে। ঠিক এখানেই তো কাল খগেন্দা বলেছিল কথাটা। সত্যি মানতে হয় খগার বুদ্ধি আছে, স্কুল পাশ করেনি অথচ অকাজের বেলায় টনটনে বুদ্ধি। অবশ্য এটাও ঠিক যে অপর্ণা সেদিন বাবার মরার কথাটা না বললে বোধহয় চন্দন এত সহজে দুয়ে দুয়ে চার করতে পারত না। অপর্ণার কথা মনে পড়তেই আবার হাসি খেলে গেল চন্দনের মুখে। রোজ রাতে আর তাড়াতাড়ি ফেরার ভয় নেই, টাকার জন্য হাত পাতার প্রয়োজন নেই, কাল থেকে সেই মালিক, কি যেন বলে মন্টু, আসল মালিক। এই রাস্তার সবচেয়ে নিচু জায়গাটা প্রায় খাড়া নেমে গেছে খালের দিকে, তার ঠিক পাশটায় গাড়ি থামিয়ে নিয়ে আশেপাশে একবার নজর বুলিয়ে নিল চন্দন। নেই নেই, কোথাও কেউ নেই, শুধু শুধুই ভয় পাচ্ছে সে। দূরে খালি দুটো ল্যাম্প পোস্ট টিম টিম করে জ্বলে রয়েছে, বাকি পুরো রাস্তাটাই অন্ধকারে মোড়া। কিছুটা সময় গাড়ির ভিতরে চুপ করে বসে থাকার পর গাড়ি থেকে নামলো চন্দন। নরম মাটিতে সাবধানে চেপে চেপে পা ফেলে গাড়ির পিছনের দিকে গেল সে। ডিকি খুলে কার্পেটের দিকে তাকিয়ে চন্দনের মনটা একবারের জন্য খারাপ হয়ে গেল। খুন তো সে করতে চায়নি, কিন্তু যা হয়েছে তাতে আখেরে লাভ বই ক্ষতি তো নেই। জমে ওঠা মন খারাপটা ঝেড়ে ফেলে কার্পেটের দিকে হাত বাড়াতেই দূরে কোথাও বিকট শব্দে একটা ট্রান্সফরমার ফাটল, আর সাথে সাথে ঝপ করে নামলো লোডশেডিং। মিটমিটে ল্যাম্পপোস্ট ছাড়া এতক্ষণ আর অন্য কোনো আলো না থাকলেও এই আকস্মিক অন্ধকার সেকেন্ডের ভগ্নাংশে ক্ষুধার্ত জানোয়ারের মতো চন্দনকে গিলে ফেলল। এমনিতে রাস্তাটা অন্ধকার, তাই আগেই চন্দনের চোখ অল্প সয়ে গেছিল। এখন অন্ধকারের ভেতর ভালো করে চারপাশ ঠাহর করার চেষ্টা করতেই ঝড়ের প্রচণ্ড একটা হাওয়া তার উপর আছড়ে পড়ল। হাওয়ার ধুলোতে জ্বলতে থাকা চোখ ঘষতে ঘষতে চন্দন সোজা হয়ে দাঁড়াল। আর ঠিক এমন সময় আকাশ চিরে ফালা ফালা করে ঝলসে ওঠা বিদ্যুতের আলোয় ডিকির খোলা ঢাকার ওপর দিয়ে চন্দন দেখতে পেল আন্দাজ 40 গজ দূরে। কে যেন হাতে একটা রড বা শাবল নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে মাথা ভাঙা নামটা দাবানলের আগুনের মতো চন্দনের সারা মস্তিষ্কে ছড়িয়ে গেল। গত 1 মাস ধরে কলকাতার বুকে ত্রাস সৃষ্টিকারী সেই মাথা ভাঙা দাঁড়িয়ে আছে তার চোখের সামনে, যার আতঙ্কে আজকাল শহরের বুকে তাড়াতাড়ি রাত নামে, যার ভয়ে মানুষ নিজের বাড়িতে অলিখিত বন্দি, এই সেই মাথা ভাঙা। বিদ্যুতের আলোতে চন্দন দেখে নিয়েছে লোকটার হাতের জিনিসটা ধাতব, চকচকে ও পিচ্ছিল। শিকারে বেরিয়েছে মাথা ভাঙা, আজকে রক্ত চায় এই খুনে শিকারি। কান ফাটিয়ে মেঘের আওয়াজ কাঁপিয়ে দিল চন্দনের সারা শরীরটাকে। কি যেন লিখেছিল সেদিন কাগজে, মাথা ভাঙার তৃতীয় শিকার। আজ কি তবে তার চতুর্থ শিকারের নাম চন্দন রায়। জীবনে প্রথম এত ভয় পেল চন্দন। মৃত্যুর তীব্র বিষাক্ত ভয়ে তার প্রত্যেকটা স্নায়ু অনড় হয়ে গেল। চন্দনের সমস্ত চিন্তার জাল ছিঁড়ে দিল আওয়াজটা। হাতের শাবলটা ল্যাম্প পোস্টে ঠুকছে লোকটা, যেন সামনের শিকারকে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে সে। এর মধ্যেই ক্রমশ বাড়তে থাকা ঝোড়ো হাওয়ার চোটে চন্দনের পক্ষে সামনের দিকে তাকিয়ে থাকা মুশকিল হয়ে দাঁড়াল। তবু অনেক কষ্টে চোখ ছোট করে চন্দন যা দেখল তাতে ভয়ে তার সমস্ত পেশি জট পাকিয়ে গেল। চন্দন দেখল নিশ্চিত মৃত্যুর দূত হয়ে মাথা ভাঙা এক পা করে তার দিকেই হাঁটতে শুরু করেছে। চন্দনের অন্তরসত্ত্বা তার ভেতর থেকে চিৎকার করে উঠল, তাকে পালাতে হবে এক্ষুনি, তাকে এখান থেকে পালাতে হবে। ডিকির ঢাকনা খোলা রেখেই তাড়াতাড়ি দরজা খুলে গাড়িতে উঠল সে। নিজের কাঁপতে থাকা হাতটা জোর করে বসে আনার চেষ্টা করতে করতে গাড়ির চাবি ঘুরিয়েই স্তব্ধ হয়ে গেল চন্দন। গাড়ির ইঞ্জিনের কোনো সাড়া নেই। 2-3-4 চাবি ঘুরিয়েই চলল চন্দন উন্মাদের মতো, কিন্তু কোথায় কি, কোনো সম্ভাবনাই নেই গাড়ি চালু হওয়ার। যেন চিরকালের জন্য মরে গেছে গাড়িটা। আজ সেও নীরব দর্শক হয়ে থাকতে চায় এই মহিষ শিকারের। কে যেন চন্দনকে বলেছিল গাড়ি স্টার্ট নিতে 5 মিনিট দেরি হলে কেউ মরে যায় না। আকাশ আলো করে দ্বিতীয়বার চমকালো বিদ্যুৎ, আর চন্দন মাথা তুলে সামনে তাকিয়ে দেখল মাথা ভাঙা হাঁটা ছেড়ে দৌড়াতে শুরু করেছে। আর মাত্র 20 গজ, তারপরে গাড়ি তার নাগালে। পটপট আওয়াজ করে বৃষ্টি নামলো আকাশ ভেঙে, পালানোর সময় নেই। গাড়িতে থাকলে মাথা ভাঙা গাড়ির কাঁচ ভেঙে তাকে বের করে আনবে। এই চরম মুহূর্তে চন্দন বুঝল বাঁচার জায়গা একটাই, আর সেটা এই গাড়ির বিকির ভেতরে। উত্তরটা মাথায় আসার সাথে সাথে দরজা খুলে নামলো চন্দন, আর ভেজা মাটিতে পা মুচকে পড়লো সঙ্গে সঙ্গে। একটা প্রমাণের মতো আর্তনাদ উঠে এলো চন্দনের গলা দিয়ে, কিন্তু সময় নেই। নিজের দিকে তাকানো এখন বিলাসিতা। নিজেকে হিঁচড়ে টেনে তুলে খোলা ডিকির সামনে দাঁড়িয়েই শেষ মুহূর্তে চন্দন দেখতে পেল মাত্র 6-7 গজ দূর থেকে তার দিকে ধেয়ে আসছে সেই মূর্তিমান বিভীষিকা। আর কিছু ভাবার আগেই চন্দন ডিকির ভেতরে ঢুকে ঢাকাটা নামিয়ে দিল। এক মুহূর্তের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস উঠে এসেই চন্দনের গলায় আটকে গেল। এই গাড়ির ডিকি তো ভেতর থেকে বন্ধ করা যায় না। ধরার মতো কোনো কিছুই না পেয়ে ঢাকার ভেতরের একটা খাঁজকে আঁকড়ে ধরে চন্দন মরিয়া হয়ে টেনে ধরল নিচের দিকে। আর সেই মুহূর্তে অনুভব করল বাইরের হাতল ধরে কেউ ভয়ঙ্কর টান দিয়ে ডিকিটা খোলার চেষ্টা করছে। কোনো ঝাপটা নেই, কোনো বিরাম নেই। আকাশের সব মেঘ নিংড়ে বৃষ্টি হচ্ছে আজ। লোডশেডিংয়ে অন্ধকারের গহ্বরে ঢুকে যাওয়া খালের ধারের এই রাস্তাটাও বাদ যাচ্ছে না বৃষ্টির হাত থেকে। পিচ উঠে যাওয়া রাস্তা থেকে মাটি গোলে গোলে মিশে যাচ্ছে খালের জলে। এমন রাতে বোধহয় ভয়ঙ্কর বিপদ হলেও কেউ বাইরে বেরোবে না, তাই সবার অগোচরে এই রাস্তায় যে বিভৎস কাণ্ড হয়ে চলেছে তার কোনো সাক্ষী নেই। এমনকি রাস্তার ল্যাম্প পোস্টগুলো ভয়ে মুখ লুকিয়েছে অন্ধকারে। এই দুর্যোগের মধ্যে অ্যাম্বাসেডারের পিছনে দাঁড়িয়ে থাকা একজন অমানসিক চেষ্টা করে চলেছে ডিকির ঢাকাটা খুলে ফেলার। তার গলা থেকে অদ্ভুত জান্তব গজরানি জায়গাটা অপার্থিব করে তুলেছে। সাথে সাথে ডিকির ভেতরে ধস্তাধস্তির আওয়াজটাও স্পষ্ট হয়ে উঠছে। সেখানে আটকে রয়েছে আর একজন, যে নিজের শরীরের সমস্ত জোর দিয়ে চেষ্টা করছে ডিকির ঢাকাটা বন্ধ রাখা। চন্দনের হাতে চারটে নখ ভেঙে গেছে, ঘষে ঘষে ডিকির এক কোনায় চলে গেছে সে। মুহুর্মুহু হ্যাঁচকা টানে সে নিজের শরীরটাকে আর এক জায়গায় ধরে রাখতে পারছে না। কার্পেটের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে তার বারবার, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। প্রতিবার একটু একটু করে চন্দনের হাত পিছলে যাচ্ছে, আর কোথায় দুবার হাত ফসকালে এই সাক্ষীহীন রাতে সে মাথা ভাঙার শিকারে পরিণত হবে। হঠাৎই তাকে অবাক করে দিয়ে বাইরের আগন্তুক হাল ছেড়ে দিল, আর অশ্রাব্য হুঙ্কার দিয়ে উঠল হিংস্র জন্তুর মতো। নিষ্ফল আক্রোশে হাতের শাবল আছড়ে ফেলল গাড়ির কাঁচে। কাঁচ ভাঙার আওয়াজে চন্দন নিঃশ্বাস বন্ধ করে মরার মতো পড়ে রইল। একটা দুটো তিনটে কাঁচ ভাঙার আওয়াজ এলো চন্দনের কানে, তারপর সব চুপ। কোথাও কোনো শব্দ নেই। বৃষ্টি কি তাহলে এর মধ্যেই থেমে গিয়েছে? মাঝে মাঝে টুপ টুপ শব্দ ছাড়া বাকি পৃথিবীটা কি বোবা হয়ে গেছে নাকি? প্রত্যেকটা সেকেন্ড যেন এক একটা বছর, নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছে চন্দন। কিন্তু ওই তো, কিসের শব্দ হলো না? কান খাড়া করে শোনার চেষ্টা করলো চন্দন। একটা আওয়াজ কি দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে? আটকে রাখা দম ছেড়ে চন্দন এতক্ষণে বুক ভরে নিঃশ্বাস নিল। ধস্তাধস্তির চোটে কার্পেটের পাক খুলে গিয়ে সতীনাথবাবুর দেহটা বেশ খানিকটা বেরিয়ে পড়েছে। এতক্ষণ সেদিকে লক্ষ্য করেনি সে, এখন দেখল বাবার একটা হাত কীভাবে যেন উঠে পড়েছে তার বুকের ওপর। বাবার হাতটা সাবধানে সরাতে গেল চন্দন, কিন্তু সেটা এক চুলও সরাতে পারল না। আবার চেষ্টা করলো হাতের ভেতর থেকে বেরিয়ে আসা, কিন্তু হাতটা যেন পাথরের তৈরি, একটুও নড়ল না সেটা। একটা অপার্থিব অনুভূতি তার সমস্ত চিন্তা শক্তিকে এক মুহূর্তে নিথর করে দিল। এতক্ষণ ধরে চলতে থাকা লড়াইয়ের মধ্যে কি তবে? হ্যাঁ, জীবন্ত হয়ে উঠেছে তার বাবার মৃতদেহ। পিছন থেকে আঁকড়ে ধরেছে চন্দনের শরীরটাকে আষ্টে পৃষ্ঠে। এখন আর তার বুকের ওপর হাত একটা নেই, আছে দুটো। প্রত্যেকটা মুহূর্তের সাথে তার বাবার দুই হাত আরো জাপটে ধরছে তার পাঁজর, আর তার দুই পা জড়িয়ে ধরছে চন্দনের কোমরটাকে। ভয়ে অবশ হয়ে যাচ্ছে চন্দনের স্নায়ু, চন্দনের চেতনা। তবু নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ঝটকা দিচ্ছে বারবার। কোথায় বাড়ি, কোথায় সম্পত্তি, কোথায় অপর্ণা? আজ এই মুহূর্তে সারা পৃথিবীতে অস্তিত্ব আছে শুধু তার আর এই জীবন্ত মৃতদেহের। তার গলা দিয়ে গোঙানি উঠে আসছে, ঠোঁটের পাশ দিয়ে ফেনা গড়াচ্ছে। দুহাত দিয়ে চন্দন খুলতে চাইছে এই মৃতের অলৌকিক কারাগার। হাতের নখ বসে যাচ্ছে ঠান্ডা হাতগুলোর মাংসে, কিন্তু চন্দনের শরীরের ওপর তাদের চাপ বেড়েই চলেছে। অসাড় হতে থাকা পাগুলো দিয়ে ডিকির ঢাকায় লাথি মেরে চন্দন একবার শেষ চেষ্টা করলো বাইরে আসার। আর ঠিক তখনই নিষ্ফল প্রচেষ্টায় অর্ধন্মাদ চন্দনের গলা দিয়ে উঠতে শুরু করা আর্তনাদটা চেনা আওয়াজটাকে ফিরে আসতে শুনে বোবা হয়ে গেল। মাথা ভাঙা আবার ফিরছে, সে নিশ্চয় বুঝতে পেরেছে তার শিকার এখনো বাকি, বিফল হয়ে সে ফিরবে না। মাথা ভাঙার নামে মিথ্যে বদনাম দিতে চেয়েছিল চন্দন, সেই অপবাদ মাথা ভাঙা মেনে নেবে কেন? নিজের শিকার সে নিজেই আদায় করে নেবে। ঠিক এই মুহূর্তে দুটো অন্তিম উপলব্ধি ঘটল চন্দনের, সে আওয়াজ করলেও মরবে না করলেও মরবে, গাড়ির বাইরেও মরবে ভেতরেও মরবে। কোনো রকম ডিকির ঢাকাটা আবার আঁকড়ে ধরার চেষ্টা করলো চন্দন, আর বাইরের হাতলে নতুন করে টান পড়ার সঙ্গে সঙ্গে শুনতে পেল কানের কাছে মুখ এনে তার সদ্য স্বর্গত বাবা সতীনাথ রায় খ্যাস খ্যাসে গলায় হেসে বললেন, অপদার্থ। শুনছিলেন তিতাস দাসের লেখা অপদার্থ। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না। আজকের নিবেদনের বিশেষ প্রশ্নটি হল, খগামস্তান চন্দনের কাছ থেকে কত টাকা পেত? প্রশ্নটি আবার বলে দিই, খগামস্তান চন্দনের কাছ থেকে কত টাকা পেত? চটপট উত্তর লিখে ফেলুন কমেন্ট বক্সে, সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে পরের গল্পের শাউট আউট। আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে গল্পের আপডেট পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।